অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শোনার পরে মাহফিলের শেষ পর্যায়ে এসে আপনাদের সামনে হাজির হওয়ার এবং কোরআনে কারীম ও সহিহ হাদিসের আলোকে দুই একটি কথাবার্তা বলার এবং আপনাদেরকে ধৈর্য ধরে শোনার যে মহান রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা ইতিমধ্যে হয়ে গিয়েছে, এর বেশি আর আলোচনার প্রয়োজনীয়তা তেমন নেই। আমার আগে যে সমস্ত বিজ্ঞ ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, বিশেষ করে আমার আগে যে শায়খ আপনাদের সামনে আলোচনা করে গেলেন, আপনাদের এই খালিশা বাজারের ভাইদের বিরাট সৌভাগ্যের ব্যাপার, আল্লাহ রাব্বুল আলামিনের বিরাট এক নিয়ামত। এই সকল শায়খদেরকে শুধু দেখাটাও একটা আল্লাহর নিয়ামত। যারা আলহামদুলিল্লাহ সবসময় দাওয়া সেন্টারে তাওহীদের কাজ করেন, তাওহীদের দাওয়াত দেন, সুন্নতের দাওয়াত দেন, এবং যারা সরাসরি ওলামায়ে মাদিনার ছাত্র, যারা ওলামায়ে মাদিনাদের থেকে সবসময় তালিম নেন, তাদের সোহবতে থাকেন, যারা আমাদের থেকে তারা বেশি বেশি সরাসরি ওলামায়ে মাদিনার সোহবতে থাকার সুযোগ পান, এই ধরনের ওলামায়ে কেরাম আজকে আপনাদের এই খালিশা বাজারে আপনাদের সামনে এসে তাওহীদের ব্যাপারে অনেক জ্ঞান গর্ব সুন্দর আলোচনা করেছেন। এই আলোচনাটাই আজকে আমাদের এই ইসলামী মহাসম্মেলনের জন্য আলহামদুলিল্লাহ যথেষ্ট। তো আমি তো আপনাদের সবারই পরিচিত, আপনাদের সাথে আলহামদুলিল্লাহ সব জায়গায় দেখা হয়, সাক্ষাৎ হয়। তো শেষ পর্যায়ে আমরা দুই একটি কথাবার্তা বলেই আজকের মাহফিল আমরা শেষ করব ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত আমরা সবাই বসতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এবং আলহামদুলিল্লাহ এখানে যে ভাইয়েরা এসেছেন সবাই এলেমের প্রত্যাশী হয়ে এলেমের উদ্দেশ্যে এসেছেন। এখানে কিন্তু আপনার ওই চিত্ত বিনোদনের জন্য এখানে আমার কোনো ভাই তেমন আসতে বলে আমার মনে হয় না। এই জন্য আজকের এই ইসলামী মহাসম্মেলনের শ্রোতা একজন সমান সমান এক লক্ষ, বরং আরো বেশিও। অনেক জায়গায় লক্ষাধিক শ্রোতা একত্রিত হয়, হিসাব নিলে দেখা যাবে লক্ষাধিক শ্রোতার 99% এসেছেন তারা চিত্ত বিনোদনের জন্য। কিছুক্ষণ তারা কিছু গান শুনবেন, কিছুক্ষণ গল্প শুনবেন, কিছুক্ষণ হাসবেন, কিছুক্ষণ কানবেন, কিছুক্ষণ লাফাবেন, কিছুক্ষণ বিভিন্ন সুরে গান গাওয়ার সাথে সাথে বিভিন্ন স্টাইলে নাচবেন, এরকম বিভিন্ন ধরনের চিত্ত বিনোদনের জন্যই এসে থাকেন। আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলের শ্রোতা যারা, এখানে একজনও আলহামদুলিল্লাহ এরকম চিত্ত বিনোদনের উদ্দেশ্যে আসেন নাই। যারা এসেছেন আলহামদুলিল্লাহ কোরআন এবং সহি সুন্নার এলেম হাসিল করার জন্য, এলেম নেওয়ার জন্য এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নার আলোকে সহি বিশুদ্ধ এলেম অর্জন করার সবাইকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমার আলোচনার বিষয় হল যেই বিষয়ে আমরা সারা বাংলার আনাচে কানাচে যে বিষয়ের দাওয়াত নিয়ে ঘোরাফেরা করি, সেই বিষয়টি হল দুইটি জিনিসের দাওয়াত নিয়ে আমরা ঘোরাফেরা করি। একটা জিনিস হল শিরক মুক্ত তাওহীদি ঈমান, আরেকটা বিষয় হল বেদাত মুক্ত সুন্নতি আমল। এই দুইটা স্লোগান সবাই মনে রাখবেন। একটা হলো কি, এক নম্বরটা বলেন দেখি সবাই, শিরক মুক্ত তাওহীদি ঈমান, আর দ্বিতীয়টা বেদাত মুক্ত সুন্নতি আমল। আমরা বাংলার আনাচে কানাচে সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলার সর্বত্র পাহাড়ে পর্বতে নদীর বিভিন্ন দ্বীপাঞ্চলে তারপরে আপনার ওই বিভিন্ন দুর্গম এলাকাগুলোতে, এমনকি ঢাকা শহর থেকে শুরু করে বিভাগীয় সকল শহরে সারা বাংলাদেশ ব্যাপী একটাই এই দাওয়াতটাই আমরা পেশ করে থাকি। আমাদের মূল দাওয়াত হলো যে শিরক মুক্ত তাওহীদি ঈমান বড়, বেদাত মুক্ত সুন্নতি আমল বড়, এটাই হলো আমাদের মূল দাওয়াত, মূল স্লোগান। তো সেই দাওয়াতের বিষয়বস্তুর উপরেই আমরা আজকের মাহফিলে সংক্ষিপ্ত ভাবে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যারা আজকে এই মাহফিল এসেছি, এই মাহফিলে এসেছি এবং শুনতেছি, আমরা সবাই কোথায় যেতে চাই? আমাদের সবার গন্তব্যস্থল কোথায়? জান্নাতে। সবাই প্রত্যাশী আমরা যাব কোথায়? জান্নাতে। আর জাহান্নামে যেতে চাই আমরা কে কে? এই জাহান্নামে কেউ যেতে চান? একজনও নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সবাইকে সেই জাহান্নামের আগুন থেকে বাঁচায়। আমরা সবাইকে আল্লাহ পাক আসহাবুল জান্নাহ হিসাবে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। আপনারা দেখে আমিন আসতে কন, আপনারা মসজিদেও মনে আস্তে আস্তে কন নাকি, এখানেও দেখি এত আস্তে আস্তে বোঝা যাচ্ছে, মানে আমিন বলতেও বর্তমানে ভয়ের ব্যাপার, আমিন বলতেও ডরে ডরে বলতে হয় যে কোন দেখি আবার কে কি মনে করে। কিন্তু আমাদের সমাজে হলো আবার উল্টা, ওয়াজ মাহফিলে সবাই চিৎকার মাইরা বলেন সুবহানাল্লাহ, আপনাদেরকে বলতে বলি নাই। ওয়াজ মাহফিলে বক্তা বলে যে সবাই আসমান জমিন কাঁপাই, চিৎকার করে বলেন, এইভাবে বলে না যে সবাই চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। ওয়াজ মাহফিলে যত জোরে পারেন চিৎকার মাইরা বলেন, আর মসজিদে একটু আওয়াজ হইলে ইমাম সাহেবের কেরাত বলি দেন। যদি আমিনটা একটু আওয়াজ হয় তো ইমাম সাহেব বলে কি কয়, আপনি এই কামটা কেন করলেন, আপনি তো আমার নামাজ ভুলে দিচ্ছেন, আপনি আমার কেরাত ভুলে দিচ্ছেন। তো যে ইমাম সাহেবের স্মরণ শক্তি এত দুর্বল, যিনি সামান্য আমিনের আওয়াজে কেরাত ভুলে গেছেন, এবার উনি কি এলমের অধিকারী, কি স্মরণ শক্তির অধিকারী, কি রকম ফতোয়া দেওয়ার অধিকারী, এটা সে তো বুঝে যায়। আর যিনি সামান্য একটু আমিনের আওয়াজে কেরাত ভুলে গেছেন, উনি মৃত্যুর সময় ইবলিসের ধাক্কায় কালেমা ভুলে যান কিনা সে আশঙ্কিত হয়, কি বলেন? সামান্য ধাক্কা, সামান্য একটু জোরে আমিন বলছে, এটাতেই সর্বনাশ। আর মৃত্যুর সময় মালাকুল মাউতের যে ধাক্কা, ওটা তো কঠিন ধাক্কা, কঠিন সজোরে ধাক্কা, ওই ধাক্কায় এবার কালেমা কোন দিকে যাইবো, আমি কোন দিকে যাবো, এটারও তো খবর থাকবে না। এই জন্য আমার ভাইয়েরা আমিন, আমরা এখানে ওয়াজ মাহফিলে জোরে বলতে ভয়ের কোনো কারণ নাই, হয়তো মসজিদে বললে কয় যে বাইরে যান, কিন্তু এখানে আর কেউ বাইরে পড়বে না ইনশাআল্লাহ। এই জন্য একটু আমরা আমিনটা জোরে বলবো, সুবহানাল্লাহ গুলো আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির গুলো একটু আওয়াজ করে করবো, তবে কমান করব না। আপনারা বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, এগুলো বলবো না, এগুলো বলা সুন্নতের খেলাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরাম কখনো বলতেন না সবাই সুবহানাল্লাহ কম আলহামদুলিল্লাহ কম, এগুলো বলতেন না। কিন্তু সবাই নিজের থেকেই যখন কোরআনে কারিমের আয়াত শুনতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা শুনতেন, নিজের থেকেই বলতেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে তারা জিকির গুলো বলে উঠতেন। এটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। তাহলে জান্নাতে যেতে হলে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে কয়টা জিনিস লাগে? ওরে এটাও জানা না, এমনি জান্নাতে যাইবো কিন্তু এটাও জানা না, জান্নাতে যাইতে চায় কিন্তু জান্নাতে যাইতে গেলে কি কি লাগবো এটাও জানা না, বিয়ে করতে চায় বিয়ে করতে গেলে কি কি লাগবো এটাও জানা না, কি বলেন? বিয়ে করতে গেলে কিছু জিনিস নেওয়া লাগে না, কি নিব এটাও জানা না। এইরকম যদি জামাইয়ের অবস্থা হয় তো সেই জামাইয়ের কাছে মেয়ে বিয়ে দিলে কি অবস্থা হইব? যে মানুষ জান্নাতে যেতে চায়, জান্নাতে যেতে কি লাগে এটাই জানে না, এই মানুষের আল্লাহ জান্নাত কেমনে দিব? আগে জানতে হবে তো জান্নাতে গেলে কি কি জিনিস লাগে। প্রথম বলেন কয়টা জিনিস লাগে? দুইটা। মনে রাখবেন ভালো করে, জান্নাতে যেতে কয়টা জিনিস লাগে? দুইটা। আল্লাহ পাক এই কথাটা কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত অসংখ্য বার অগণিত বার আল্লাহ পাক এই কথাটা বলছেন। সূরা আল বাকারার 25 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়াআমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে তাদেরকে সুসংবাদ দিয়ে দিন, আন্না লাহুম জান্নাত তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ, তাহলে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটি জিনিসের কথা বলছেন, একটা হলো ঈমান আর একটা হলো আমলে সালেহ। একটা হলো ঈমান আর একটা হলো আমলে সালেহ। এই দুটো জিনিস ঠিক থাকলে আল্লাহ পাক বলতেছেন তাকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দিন। সুবহানাল্লাহ। ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত তাজরী মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। কোন সূরা বলেন তো দেখি? জি, এটা তো বেশিরভাগ আমাদের মসজিদ গুলোতে তেলাওয়াত শোনা যায়, শুনতে শুনতেই তো মুখস্থ হয়ে যাওয়ার কথা। সূরা আল বুরুজ। মাশাআল্লাহ, দেখছেন আজকে শ্রোতা অনেক মেধাবী, স্টুডেন্ট অনেক মেধাবী আলহামদুলিল্লাহ। কোন সূরার তেলাওয়াত এটাও জানে, আর বর্তমানে শ্রোতাদেরকে ঠকানোর সুযোগ নাই, ওই ওই যুগ চলে গেছে আস্তে আস্তে, এখন ঠকানোর যুগ বন্ধ হয়ে আসতেছে। এখন আপনি আয়াত বলবেন, হাদিস বলবেন, সাথে সাথে শ্রোতা মুসল্লি বের করে ফেলা, কারণ মোবাইলের মধ্যেই তো আছে। বাস আপনি যে বলি পার পাই যাবেন একটা আন্দাজি, এই সুযোগ আর নাই। এই জন্য এখন আমাদের অনেক বিপদ, আমরা মসজিদের ইমাম সাহেবরা খুব বিপদে আছি, আপনাদের ভয়ে সবসময় অতিষ্ঠ থাকি। কোন সময় আপনি ধরে ফেলান, কোন সময় দলিল জিজ্ঞাসা করে ফেলান, কারণ আমরা তো এইসব কাজে নাই, আমরা আছি তাবিজের ব্যবসায়, আমরা আছি অন্যান্য ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, আর আপনারা কোন খালি এটার দলিল কি, এটার দলিল কি, এটা সুন্নত, এটা বেদাত, এত কিছু নিয়ে আমরা কাজ করি নাকি, এত খবর আমাদের থাকে নাকি। এই জন্য আমার ভাইয়েরা, শ্রোতা যত মেধাবী হয়, শ্রোতা যত শিক্ষিত হয়, তত বক্তা বক্তব্য রাখতে, ক্লাস করাতে, কথা বলতে সতর্ক হইতে হয়। তাহলে সূরা আল বুরুজের এই আয়াতেও আল্লাহ কি বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াআমিলুস সালিহাতি লাহুম জান্নাত। ঈমান আর আমলে সালে এই দুটি জিনিস থাকলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রেখেছি জান্নাত। সুবহানাল্লাহ। ان الذين امنوا وعملوا الصالحات اولئك هم شر اولئك هم خير البريه جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الانهار. এটা কোন সূরা? মাশাআল্লাহ, দেখেন সূরা আল বাইনা। সূরা আল বাইনার মধ্যে আল্লাহ পাক বলছেন, এই দুটা যদি থাকে, এরা হলেন সৃষ্টির মধ্যে সবচেয়ে উত্তম সৃষ্টি, সবচেয়ে কল্যাণকর সৃষ্টি। লাহুম জান্নাত জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাত আদনিন, তাদের রবের কাছে তাদের জন্য আছে স্থায়ী জান্নাত। সুবহানাল্লাহ। এরকম দেখবেন কোরআনে কারিমে অসংখ্য আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বার বার বলছেন ঈমান আর আমলে সালে থাকলে আল্লাহ পাক কি দিবেন? জান্নাত দিবেন। তাহলে দুনিয়া থেকে যাওয়ার সময় যদি জান্নাত প্রত্যাশী হই, এই দুটা জিনিস সাথে নিয়ে যেতে হবে, একটা ঈমান আর একটা আমলে সালে। তাহলে একজন মুমিন সারা জীবন এই দুটার উপরে কাজ করবে, ঈমানের উপরে আর আমলে সালের উপরে। এখন যে দুটা নিয়ে যাব, এই দুটা কি সুস্থ ঈমান সুস্থ আমল নাকি অসুস্থ ঈমান অসুস্থ আমল নিয়ে গেলে চলবে? আচ্ছা, যদি ভেজাল ঈমান ভেজাল আমল নিয়ে যায় চলবে? যদি জাল ইমান জাল আমল নিয়ে যায় চলবে? তাহলে ইমানটা নিতে হবে বিশুদ্ধ, সহি ইমান নিতে হবে, বিশুদ্ধ ইমান নিতে হবে, সুস্থ ইমান নিতে হবে। ঠিক আমলটাও নিয়ে যাইতে হবে সুস্থ বিশুদ্ধ সালেহ। এই জন্য আল্লাহ পাক শুধু আমল বলেন নাই, ওয়া আমিলুস সালিহাত, আমলের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সালিহাত শব্দটি যোগ করছেন, যে আমলটা হতে হবে বিশুদ্ধ আমল, যোগ্য আমল। সালিহাত মানে যেটা বাজারে চলে, সালিহাত মানে কি বাজারে চলে। এখন যদি ব্রিটিশ আমলের টাকা নিয়ে কুমিল্লা বাজার করতে যান, চাঁদপুর বাজার করতে যান, বাজার করতে পারবেন? পাকিস্তান আমলের টাকা নিয়ে, তাহলে এমন টাকা বাজারে নিতে হবে যেই টাকা বর্তমানে বাজারে চলে। জান্নাত পাওয়ার জন্য আখেরাতের বাজারে যেই আমলটা চলে এইরকম আমল নিয়েই আখেরাতের বাজারে যেতে হবে, তাহলেই ওই আমল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। এটা এমন আমল নিয়ে গেছেন যে আমল আখেরাতের বাজারে চলে না। এটা হয়তো বাংলাদেশের বাজারে খুব দামি, কিন্তু আখেরাতের বাজারে একেবারে অসল, জাল, কোনো দাম নাই, এক টাকাও দাম নাই। কিন্তু বাংলাদেশের বাজারে হয়তো এটার অনেক দাম, কারণ বাংলাদেশের বাজারে যেটা দেখতে সুন্দর, শুনতে সুন্দর, বলতে সুন্দর, শুনতে সুন্দর, এগুলার দাম বেশি। কিন্তু আখেরাতের বাজারে সবগুলার আমলগুলো যদি সালেহ না হয়, সুন্নত অনুযায়ী না হয়, ওগুলার আখেরাতের বাজারে কোনো দাম নাই। তাহলে ইমানটাও বিশুদ্ধ হইতে হবে, আমলটাও বিশুদ্ধ হইতে হবে। ইমানটা কেমনে বিশুদ্ধ হবে? এই ইমানটা বিশুদ্ধ হওয়ার জন্যই ইমানটা হইতে হবে তাওহিদ ভিত্তিক, এবং ইমানটা হইতে হবে শিরক মুক্ত। ইমান হইতে হবে তাওহিদ ভিত্তিক, তাওহিদি ইমান লাগবে, আর ইমানটা শিরক থেকে মুক্ত হইতে হবে। ইমানের সাথে শিরক থাকা যাবে না। যদি ইমানের সাথে শিরক থাকে তো শিরকটা ইমানকে ধ্বংস করে ফেলে, তখন আর ইমানে থাকবে না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু, যে সকল মানুষগুলো ঈমান এনেছে, ঈমান গ্রহণ করেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, তাদের ঈমানটাকে কোনো জুলুমের সাথে মিশ্রিত করে নাই, ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করে নাই। আল্লাহ পাক এখানে জুলুম শব্দটা বলছেন, যে ঈমানটাকে সেই মৃত্যু পর্যন্ত জুলুম মিশ্রিত করে নাই, জুলুম থেকে মুক্ত রেখেছে। কোরআনের ব্যাখ্যা দিবেন কে বলেন তো দেখি, কোরআনের ব্যাখ্যাকারী কে? কোরআনের ব্যাখ্যাকারী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্বই দিয়েছেন, সূরা আল নাহালের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বই দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া আনসাল্লা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম, আমি আপনার উপরে এই কোরআনকে, এই জিকিরকে নাজিল করি এই জন্য, লিতুবাইয়িনা লিন-নাস, আপনি দুনিয়ার সমস্ত মানুষকে এই কোরআনটাকে বায়ান করে দিবেন, ব্যাখ্যা করে দিবেন, স্পষ্ট করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দায়িত্বই দিয়েছেন, তিনি কোরআন ব্যাখ্যা করবেন, কোরআনের বায়ান করবেন, কোরআন বুঝাই দিবেন। এখন এখানে আল্লাহ বলতেছেন, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ইমানকে জুলুমের সাথে মিশ্রিত করা যাবে না। এখন জুলুম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুলুমটা কি, কোন জিনিস ইমানের সাথে মিশ্রিত করা যাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের এক আয়াত আরেক আয়াতের তাফসীর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি সূরা লোকমানের 13 নম্বর আয়াত পড়ো নাই? সেখানে এই জুলুম কাকে বললে, জুলুম কি, আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইন্না শিরকা লা যুলমুন আযীম। দেখেন কোরআনের এক আয়াত আরেক আয়াতে বিশদ তাফসীর। এখানে আল্লাহ বলছেন ইমানকে জুলুমের সাথে মিশ্রিত করে নাই। আল্লাহ পাক সূরা লোকমানের 13 নম্বর আয়াতে বলে দিচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। লোকমান আলাইহিস সালাম ছেলেকে বলতেছেন, বাবা রে জীবনে আর কিছু করো আর না করো, তোমার একটা কঠিন উপদেশ দিয়ে যাচ্ছি, বাবা জীবনে কোনোদিন শিরক করবা না আল্লাহর সাথে, এটার মতো গুরুতর অপরাধ, এটার মতো মহান অপরাধ আসমান জমিনের নিচে আর কিছু নাই। সুতরাং ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক তা হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় জুলুম। এখানে শিরককে বলা হয়েছে জুলমে আযীম, সবচেয়ে বড় জুলুম। তাহলে আল্লাহ পাক বলতেছেন ইমানকে জুলুমের সাথে মিশ্রিত করা যাবে না, অর্থাৎ শিরকের সাথে মিশ্রিত করা যাবে না, ইমানটা হতে হবে শিরক মুক্ত। যদি এরকম ইমান হয়, উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন, উলাইকা লাহুমুল আমন, এই মানুষগুলার জন্য রয়েছে সর্বপ্রকারের নিরাপত্তা। সুবহানাল্লাহ, এই মানুষগুলার জন্য আছে সর্বপ্রকারের নিরাপত্তা। এই নিরাপত্তা দুনিয়াতেও, এই নিরাপত্তা আখেরাতেও। দুনিয়ার নিরাপত্তা হলো যেই মানুষটা শিরকের সাথে তার ইমানকে মিশাবে না, শিরকের সংমিশ্রণে যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানটাকে নিরাপদ রাখবেন, মজবুত রাখবেন, সুন্দর রাখবেন, সুস্থ রাখবেন। আখেরাতের জীবনে নিরাপত্তা হলো এই ঈমানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, ওয়া হুম মুহতাদুন, এই মানুষগুলাই হলো হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ, দুনিয়াতে দেখবেন যে সব মানুষ হেদায়েত প্রাপ্ত দাবি করে, সবাই নিজেকে মুহতাদুন দাবি করে, সবাই বলে যে আমরাই হেদায়েত প্রাপ্ত একমাত্র। আল্লাহ পাক এখানে এটাও বলে দিচ্ছেন কারা হেদায়েত প্রাপ্ত। হেদায়েত প্রাপ্ত হলো ওই মানুষগুলো, যেই মানুষগুলো ইমানের সাথে শিরক মিশ্রিত করে নাই, যার ইমানটা শিরক মুক্ত, তাওহীদি ইমান, এই মানুষটাই হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ, তাহলে এই শিরক মুক্ত ইমান গড়া, হেদায়েত পেতে হলে শিরক মুক্ত ইমান লাগবে, হেদায়েত পেতে হলে, জান্নাত পেতে হলে, নিরাপত্তা পেতে হলে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে লাগবে কি, কথা কয় না, শিরক মুক্ত তাওহীদি ইমান। এটা আমার আপনার কারো কথা না, এটা কথা কার, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। শিরক এত ভয়াবহ যেটা আমরা সবাই জানি, শিরিকের ভয়াবহতা এত কঠিন, এত কঠোর, শিরিক করলে আল্লাহ পাক সমস্ত আমলকে নষ্ট করে দেন, সব বরবাদ হয়ে যায়। শিরিকটা হলো মাইনাস আর আমলগুলো হইল প্লাস। আপনার অনেক আমল করতেছেন, আপনার আমল নামার মধ্যে শুধু যোগ হচ্ছে, শুধু যোগ হইতেছে, যোগ হইতেছে আমল, সাথে সাথে আপনি শিরক করতেছেন, তাহলে কি হচ্ছে, মাইনাস হচ্ছে। শেষে গিয়ে দেখবেন সমান সমান কিচ্ছু নাই, সমান সমান মাইনাস, জিরো হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক এই কথাটা সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত নবীদের উপরে আমি আল্লাহ এই ওহী নাযিল করে জানাই দিছি, যদি শিরক করো লাইয়াহবাতান্না আমালুক, তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তাহলে কোন আল্লাহর বান্দা যদি নামাজও পড়ে আবার শিরকও করে, তার নামাজ কি থাকবে না? কোন আল্লাহর বান্দা রোজাও রাখে আবার শিরকও করে, কোন আল্লাহর বান্দা হজ করে আবার শিরক করে, যাকাত দেয় আবার শিরক করে, কুরবানিও করে আবার শিরক করে, জিকির আজকারও করে আবার শিরক করে, মিলাদও করে আবার শিরক করে, এরকম আল্লাহর বান্দা আছেন বাংলাদেশে? আছে মানে কি বুড়ি বুড়ি পথে ঘাটে রাস্তাঘাটে বাড়িতে বাড়িতে ঘরে ঘরে আছে, অভাব নাই। তাহলে যত আমলই করি যদি আমার শেরেক থাকে তো সব আমল কি? নদীতে মাছ ধরতে গেছেন, আপনাদের পাশে যে নদী আছে না, কোন নদীটা? মেঘনা নদী, জাতীয় নদী, পদ্মা মেঘনা যমুনার বাংলাদেশ। মেঘনা নদীতে মাছ ধরতে গেছেন, মাছ ধরে ধরে কিসের মধ্যে রাখেন? খলির মধ্যে, ডুলার মধ্যে রাখেন। এখন ডুলার নিচে দিই ভাঙ্গা, খলির নিচে দিই ভাঙ্গা, ওইটা ভালো করে আপনি মেরামত করেন নাই, নিচে দিই খোলা। এখন মাছ ধরতেছেন আর রাখতেছেন, ধরতেছেন আর রাখতেছেন, বাড়িতে আসি দেখেন যে একটা মাছও নেই, কারণ নিচে দিতে সব চলে গেছে পাকা। সেরেকটা এরকম ইমানের মধ্যে যদি সেরেক থাকে তো ডুলের নিচে দিয়ে ফাঁকা হয়ে যায়। এবার যত আমল ঢুকাইবেন সব আমল নিচে দিয়ে চলে যাবো, সব আমল চলে যাবো, সব আমল চলে যাবো। কেউ তো মজার যা দেখবেন যে কি রে, আমি তো ২০টা আমল করে রেখছি, ১০০ বস্তা আমল করে রেখছি, যাই দেখেন যে এক বস্তাও নেই, সব চলে গেছে, সব বরবাদ হয়ে গেছে। আল্লাহ পাক এই কথাটা বলছেন, লাইয়া বাতান্না আমালু, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। শিরক এমন এক অপরাধ, আল্লাহ পাক সব অপরাধ মাফ করেন কিন্তু শিরকের অপরাধ মাফ করেন না। যদি তাওবা না করে আপনি মারা যান। শিরক করছেন জীবনে কিন্তু তাওবা করেন না, তাওবা না করে মারা গেছেন, তাহলে আল্লাহ পাক ইচ্ছা করলে আপনার কবিরা গুনাহ মাফ করে দিতে পারেন, সগীরা গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ বলতেছেন মাফ করবেন না। আল্লাহ পাক কোরআনে কারিমে অনেকগুলো আয়াতে এই কথাটা বলছেন, সূরা আন-নিসা ৪৮ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে কেউ শিরক করলে আল্লাহ পাক এটা মাফ করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ পাক ইচ্ছা করলে অন্যান্য সকল গুনাহ আমার মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ, কবিরা গুনাহ আল্লাহ ইচ্ছা করলে আমার মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। এটা আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, খবরদার শিরকের ব্যাপারে সতর্ক থাকবা। এটা আলোচনা করব শিরক। তারপরে হলো সহি মুসলিমের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন আল্লাহর কথাটা হাদিসে কুদসি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মান লাকিয়ানি বিকুরাবিল আরদি খাতিয়াতান লা ইউশরিকু বি শাইআ লাকাইতুহু বিমিসলিহা মাগফিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মান লাকিয়ানি বিকুরাবিল আরদি খাতিয়াতান, কোন ব্যক্তি যদি আমার সামনে কিয়ামতের ময়দানে এমন অবস্থা আসে, বিশাল বিশাল পাহাড় পর্বত পরিমাণ গুনাহ নিয়ে নিয়ে আমার সামনে আসছে, লা ইউশরিকু বি শাইআ, কিন্তু আমি আল্লাহর সাথে কখনো একটা শিরক করে নাই, কিন্তু গুনাহ আছে কিরকম, পাহাড়ের মতো, হিমালয় পাহাড়ের মতো, বিরাট বিরাট পাহাড়ের মতো গুনাহ, কিন্তু কোনোদিন শিরক করে নাই, লাকাইতুহু বিমিসলিহা মাগফিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির সাথে যেই পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ মাগফিরাত নিয়েও আমার এই বান্দার সাথে মোলাকাত করব। হিমালয় পাহাড়ের মতো গুনাহ নিয়ে গেলে আল্লাহ পাক হিমালয় পাহাড়ের মতো রহমত নিয়ে, মাগফিরাত নিয়ে তার সাথে আল্লাহ মোলাকাত করবেন। কিন্তু শর্ত একটা, সেটা কি? লা ইউশরিকু বি শাইআ, আমি আল্লাহর সাথে একটা শিরক করে নাই, শিরক করেন কিন্তু গুনাহ করছে, অনেক গুনাহ করছে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ, এটা এমন এক অপরাধ শিরক, এটার দ্বারা আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দেন। যত আমল করেন, সারা জীবনে নামাজ সব পড়ছেন, রোজা সব রাখছেন, হজও করছেন, যাকাত দিচ্ছেন, সব আমল করছেন, দাড়িও রাখছেন, বাগড়িও করছেন, যুবও করছেন, জিকির আজকারও করছেন, সব সময় আপনি সব আমল করছেন, কিন্তু আল্লাহর সাথে শিরক করছেন, জান্নাত হারাম, জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আমি আল্লাহর সাথে শিরক করবে ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ আমার জান্নাতকে হারাম করে দিই। নাউযু বিল্লাহ, তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দেন, জান্নাতে যেতে দিবেন না। কারণ আল্লাহর কাছে সবচেয়ে বড় ঘৃণিত অপরাধ। এই জন্য আমার ভাইরা শিরকের ব্যাপারে অসংখ্য আয়াত আছে, অসংখ্য হাদিস আছে, আমরা সেদিকে যাচ্ছি না। মূল কথা হলো শিরকের মতো বিষাক্ত, শিরকের মতো খারাপ আর জমিনে কিছু নাই। এটা এত বিষাক্ত, এটা এক ফোঁটা যদি আটলান্টিক মহাসাগরে ফালাইতে পারেন, পুরো আটলান্টিক মহাসাগরের পানি বিষাক্ত হয়ে যায়, এইরকম বিষাক্ত। কারণ আল্লাহ পাক আমল নষ্ট হয়ে যাবে বলছে, এখানে আল্লাহ নবীদেরকে রাসূলদেরকে সম্বোধন করে বলছে, মানে রাসূলদেরকে সম্বোধন করে আমাদেরকে বলছে, রাসূলদের আমলগুলো নবীদের আমলগুলো বিরাট বিরাট মহাসাগরের মতো, সেই মহাসাগরের মতো আমলও আল্লাহ বলতেছেন একটা শিরক করলে সব বরবাদ। তাহলে এটা এত বিষাক্ত, এটার বিষের তীব্রতা এত বেশি, একটা শিরক করলে মহাসাগরের মতো পানিও আপনার বিষাক্ত হয়ে দাঁড়ায়। তাহলে জীবনে আমল যা করতে পারি আর না পারি, কিন্তু জীবনে শিরক করা যাবে না, ইমানটাকে শিরক মুক্ত রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিসের মধ্যে বলেন, এক ব্যক্তি কিয়ামতের ময়দানে 99 দপ্তর আমল নিয়ে আল্লাহর কাছে হাজির হয়ে যাবে, 99 দপ্তর তার আমল আল্লাহর কাছে নিয়ে যাবে। 99 দপ্তর বলতে মানে বিশাল আমল নিয়ে আল্লাহর কাছে যাবে, সবগুলো আমলের হিসাব নিকাশ করে দেখা গেল আল্লাহর এই বান্দা জান্নাত পাওয়ার কোন উপায় নাই। জান্নাতে যাওয়ার মতো এরকম কিছু আমল তার মধ্যে তেমন খুঁজে পাওয়া যায় নাই। সে নিচ্ছে দরে নিচে আল্লাহর বান্দা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার এমন একটি কাগজ আমার কাছে আছে, ওই কাগজটা আমি বাহির করে দেখাবো নাকি? ওই বান্দা কয়, আল্লাহ 99 দপ্তর আমলে কোনো কাজ হয় নাই, একটা কাগজ বাহির করলে ওইটাই কি কাজ হইব? কাগজ একটা বাহির করলে এটা আর কি হইব? 99 দপ্তর আমল লই আসছি, সেগুলোর কোনো কাজ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন এমন একটা কাগজ বাহির করবেন যে কাগজের মধ্যে লেখা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কালেমার কাগজটাকে এক পাল্লায় দিবেন মিজানের, বাকি সব এক পাল্লায় দিবেন। এই কালেমার কাগজটা দেওয়ার সাথে সাথে ওই দিকের পাল্লাটা কঠিন আকারে ভারী হয়ে যাবে। এটা এত ভারী কালেমা, যে কালেমা দেওয়ার সাথে সাথে তার নেকের আমল মাওয়াজিন তার সাকুদাত হয়ে গেছে, ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমরা গুনাহ করি নাই, এরকম কেউ আছি? গুনাহ করেন নাই, আমিও নাই, আপনারাও নাই, সবাই গুনাহগার, গুনাহ করছে। গুনাহ যত করি তাও আল্লাহর রহমতের আশা করা যায়, আল্লাহর রহমত থেকে নিরাশ হব না। কিন্তু আমার ভাইয়েরা এবং বোনেরা, এই ব্যাপারে আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে, কোন অবস্থায় কোন শিরক করা যাবে না। ইমানটাকে সবসময় শিরক মুক্ত তাওহীদি ইমান রাখতে হবে। শিরক মুক্ত তাওহীদি ইমান যদি না থাকে তাহলে আল্লাহর রহমতের কোন আশা করা যায় না। এবার আসি আমরা শিরক করি কিনা, বা শিরক গুলো কি, শিরক কি ধরনের, এটা অনেকে বুঝি না। এমনি কই যে না ঠিক আছে শিরক করা যাবে না, এটা কিন্তু মুরব্বীরাও কয়, সবাই কয় না বাবা ঠিক কথা, শিরক করা কিন্তু যাবে না, শিরক করলে কিন্তু সর্বনাশ। কিন্তু এখান থেকে কয় শিরক করা যাবে না, কতক্ষণ পরে শিরক করা শুরু করে দিচ্ছে। কারণ কি, বুঝে নাই যে শিরক কোনটা, যদি বুঝতো তাহলে কিন্তু করতো না। আমাদের এই দেশের এই বাংলাদেশের মানুষগুলো আলহামদুলিল্লাহ দিনকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, সুন্নাহকে ভালোবাসে, ইবাদতকে ভালোবাসে, ওলামায়ে কেরামদেরকে ভালোবাসে। কিন্তু সমস্যা হচ্ছে এক জায়গায়, এরা যে শেরেক গুলো করে, বেদাত গুলো করে, এরা জানি করে না, না জানি করে, এরা বুঝে না যে এগুলো শেরেক, এরা বুঝে না যে এগুলো বেদাত, এরা এগুলোর ভালো কাজ মনে করি করে। কিন্তু কেউ এদেরকে হাতে কলমে ধরাই দেয় না যে ভাই আপনি যে করতেছেন এটা শেরেক, এটা ইমান নষ্ট হয়ে যায়, এই কথাটা কেউ ধরে দেয় না। কারণ শিরকের পিছনে, বেদাতের পিছনে শয়তানের মদত থাকে। শেরেক বেদাত দ্বারা মানুষ অনেক ইনকাম করতে পারে, শেরেক বেদাত দ্বারা দুনিয়াবি অনেক কিছু অর্জন করা যায়, শেরেক বেদাত দিয়ে বিশাল মান সম্মান অর্জন করা যায়, শেরেক বেদাত দিয়ে টাকা পয়সা ইনকাম করা যায়, শেরেক পয়সা দিয়ে বেদাত দিয়ে আপনি সমাজে অনেক কিছু করা যায়। এই জন্য এগুলোর বিরুদ্ধে হাত দিলে সমাজের সব মানুষ তার বিরুদ্ধে চলে যায়, কারণ এগুলোর সাথে সবার কম বেশি স্বার্থ বিজড়িত থাকে। এজন্যই কেউ তারে ধরা যায় না যে ভাই এটা শেরেক করিও না। যদি সে জানতো এটা শেরেক, তারে কয়েক কোটি টাকা দিল এই ব্যক্তি শেরেক করতো না। আমরা এই দাওয়াতের কাজটাই করি যে ভাইদেরকে, বোনদেরকে হাতে কলমে ধরাই দেওয়া যে আমার সম্মানিত ভাই, আমার সম্মানিত বোন, এইটা শেরেক, এটা করলে আপনার ইমানটা চলে যাবো, এটা বেদাত, এটা করলে আপনার আমলটা নষ্ট হয়ে যাবে। এটা করতে যায় কতজনের কত কথা শুনতে হয়, কেউ কয় আলে হাদিস হয়ে গেছে, কেউ কয় লামাজাবি হয়ে গেছে, কেউ কয় এটা হয়ে গেছে, কেউ কয় ওটা হয়েছে, কত রকমের কথা যে সমাজ থেকে শোনা যায়। কিন্তু আমরা বারবার বলি ভাইয়েরা, আমরা কোন ব্যক্তির বিরুদ্ধে না, কোন দলের বিরুদ্ধে না, কোন আলেমার বিরুদ্ধে না, কারো বিরুদ্ধে না, আমরা দুটো জিনিসের বিরুদ্ধে, আমরা শিরকের বিরুদ্ধে, আমরা বেদাতের বিরুদ্ধে, আমরা তাওহীদের পক্ষে, সুন্নতের পক্ষে। যেখানে তাওহীদ আছে, সুন্নত আছে, আমরা সেখানে আছি, যেখানে শেরেক আছে, বেদাত আছে, আমরা সেখানে নাই। আমরা মাজহাবের বিরুদ্ধে না, আমরা কোন জায়গায় মাজহাবের বিরুদ্ধে কোন আলোচনা করি না, আমরা মাজহাব ছাড়তেও কাউকে বলি না, কিন্তু মাজহাবের নামে শেরেক বেদাত যেগুলো চলে সেগুলো ছাড়তে বলি। অরিজিনাল যেটা হানাফি মাজহাব, আপনি হানাফি মাজহাব ছাড়ার দরকার নাই, আপনি হানাফি মাজহাবে অনুসরণ করেন, কিন্তু হানাফি মাজহাবের নামে যেগুলো শেরেক বেদাত ঢুকে আছে এইগুলো ছাড়েন আপনি। আমাদের দাওয়াত হলো এটা, হানাফি মাজহাব সহি হাদিস ভিত্তিক মাজহাব, কারণ তিনটা মাজহাবকে একত্রিত করে হানাফি মাজহাব হয়েছে। হানাফি মাজহাব কিন্তু এক মাজহাবের নাম না, তিন মাজহাব মিলে একটা মাজহাব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, তিনজনের তিনটা মাজহাবকে একত্রিত করে হানাফি মাজহাব হয়েছে। বলে তিনটা মাজহাব একত্রিত করা হয়েছে কেন, সহি করার জন্য, বিশুদ্ধ করার জন্য। তিনটা মাজহাবের মধ্য থেকে যেই মতটা বেশি সহি, বেশি বিশুদ্ধ, সেই মতটাকে হানাফি মাজহাব বানানো হয়েছে। এই জন্য কোন মাসালায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, কোন মাসালায় ইমাম মোহাম্মদ রহমতুল্লাহের মতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, কোন মাসালায় ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহের মতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ঠিক ওলামায়ে মদিনার মাজহাবটাও এইরকম, তারা কুল বাইনাল মাজহাব, মানে এখানে যেমন হানাফি মাজহাবের তিন মাজহাবকে একত্রিত করে একটা মাজহাব হয়েছে, ওলামায়ে মদিনার মাজহাব হল যতগুলো হকপন্থী মাজহাব আছে সব মাজহাব গুলোকে একত্রিত করে একটা মাজহাবে রূপান্তর করা। একটা মাজহাবে রূপান্তর করলে সুবিধা হলো যে সব মাজহাবের বিষয়গুলো তাহকিক করে, আলোচনা করে, দেখে, গবেষণা করে, যেই মতটা কোরআন সুন্নার বেশি কাছে সেটা আমল করে। তাহলে কোন মাজহাব তো অস্বীকার করা হলো না, সমস্ত মাজহাবকে স্বীকার করে নেওয়া হলো। এই জন্য আমরা কোন মাজহাবের বিরুদ্ধে আলোচনা করি না, আমাদের বিরোধিতা হলো শিরকের বিরুদ্ধে এবং বেদাতের বিরুদ্ধে। শেরেকটা কি জিনিস, শেরেকটা আমরা কালেমা যে পড়ি, কালেমার মধ্যে কিন্তু আমরা কথাটা উচ্চারণ করে ইসলাম গ্রহণ করি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালা, লা শারীকালা পড়ছেন না, লা শারীকালা, আল্লাহর কোন শরীক নেই, এই কথা স্বীকার করে ইমান আনছি। আচ্ছা, যারা হজে যান, ওমরা যান, তারা একটা তালবিয়া পড়েন, পড়েন না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। দুইবার ঘোষণা দেওয়া হচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ আপনার কোন শরীক নেই। আবার শেষে গিয়ে আবার বলতেছে লা শারীকা লাক, আপনার কোন শরীক নাই। শরীক মানে শরীক মানে আমরা কোরবানি করার সময় দুইজনে তিনজনে পাঁচজনে মিলে কোরবানি করি না, এই কোরবানির কি বলি? শরীকি কোরবানি, ভাগে কোরবানি, এরকম বলি না। এটা বুঝলে আপনি শরীক বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সৃষ্টির ক্ষেত্রে একক, তিনি মালিকানার ক্ষেত্রে একক, পরিচালনার ক্ষেত্রে তিনি একক, নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তিনি একক, এবাদতের ক্ষেত্রেও তিনি একক। এটার নাম তাওহীদ। এই এককত্ব নষ্ট হয়ে যে এই ক্ষমতার মধ্যে, তারপরে সৃষ্টির মধ্যে, পরিচালনার মধ্যে, নাম এবং গুণাবলীর মধ্যে, এবাদতের মধ্যে যদি কেউ ভাগ বসায়, যদি কাউকে বাদ দেওয়া হয়, এটার নাম হলো কি? সোজা জিনিস। যদি সমস্ত মালিকানা সমস্ত রুবুবিয়ত একমাত্র আল্লাহর হয়, এটা হলো তাওহীদ, এটাতে বাদ বসানো হয়নি। কিন্তু মালিকানার ক্ষেত্রে, পরিচালনার ক্ষেত্রে, সৃষ্টির ক্ষেত্রে, নাম এবং গুণাবলীর ক্ষেত্রে, এবাদত পাওয়ার ক্ষেত্রে যদি কাউকে বাদ বসানো হয়, যে একজন রেনা দিয়ে দুইজন বা তিনজন বা চারজন বা একশো জন বা পাঁচশো জন আরো বাঘ বসাইলেন, এটার নাম হলো শিরক। আর বাঘ না বসাইলে একক আল্লাহর জন্য হলে ওইটার নাম হলো তাওহীদ। আচ্ছা, বাঘ বসানিটা কেমন? দুই একটা উদাহরণ দিলে বুঝে যাবেন। সবাই লিখবেন বাড়িতে, সবাই অঙ্ক করি, কোনটা কোনটা সেরে সব বাইর করে ফেলতে পারেন। বলছে যে আল্লাহ সৃষ্টির ক্ষেত্রে একক, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের একক সৃষ্টিকর্তা, মানুষকে বানানোর ক্ষেত্রে আর কারো কোনো পাওয়ার আছে? আমাদেরকে কে বানাইছে? হয় নাই তো উত্তর, একমাত্র আল্লাহ। আর কেউ আমাদেরকে বানানোর ব্যাপারে কোন অংশীদারি শরীকানা ভাগ কারো নাই। আমাদের একমাত্র খালেক, একমাত্র সৃষ্টিকর্তা হলেন আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আল্লাহ পাক বারবার কোরআনে কারিমে বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম, এই দুনিয়ার মানুষ আল্লাহর গোলামি করো, ওই রবের গোলামি করো যেই রব তোমাকে বানাইছেন, তোমাকে সৃষ্টি করছেন। তাহলে সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ ছাড়া আর কারো কোন অবদান নাই। আচ্ছা, তাহলে আমি আপনি বিয়ে করলাম, দশ বছর হয়েছে, বারো বছর হয়েছে, তেরো বছর হয়েছে, বিশ বছর হয়েছে, ছেলে মেয়ে হয় না, ছেলে মেয়েটা দিব ডাকে বলেন তো দেখি, কয় আল্লাহ? একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া কেউ ছেলে মেয়ে দিতে পারে, মানুষ বানাইতে পারে? আল্লাহ পাক কোরআন কারিমে স্পষ্ট বলছেন, ইয়াহা লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহা লিমান ইয়াশাউজ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে শুধু কন্যা সন্তান দেন, তাকে খালি মেয়ে দেন। এক লোকের দেখবেন খালি মেয়ে, খালি মেয়ে, একের পর এক মেয়ে, আর ছেলে হয় না। আল্লাহ তারে খালি মেয়ে দেন। আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে শুধু ছেলে দিতে থাকেন, একের পর এক ছেলে, একের পর এক ছেলে, একের পর ছেলে, মেয়ে হয় না। আবার কারোরে আল্লাহ পাক ছেলেও দেন, আবার মেয়েও দেন, আবার কারোরে আবার কারোরে ছেলেও দেন না, মেয়েও দেন না, এরকম মানুষ আছে না? আচ্ছা, এখন যারা ছেলেও দিল না, মেয়েও দিল না, এলোকে ছেলে মেয়ের দরকার আছে না? যাই পাইছেন আল্লাহর এ নিয়ামতে বুঝেন নাই, যে পায় নাই এ নিয়ামত আল্লাহ তাকে দেন, হে বুঝে ছেলে মেয়ের কত কত। এখন যে পায় নাই হে চাইব কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। কারণ ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক, সৃষ্টির মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এখন সেই যদি কোন দরবারে যায়, কোন কবরে যায়, কোন মাজারে যায়, কোন আল্লাহর ওলিরে যায়, যদি বলে বাবারে অনেক দিন ধরে বিয়ে করছি, কোন ছেলে মেয়ে হয় না। বাবা আমার একটা ছেলে দাও, বাবা আমার একটা মেয়ে দাও, বাবা আমার একটা ছেলে মেয়ের ব্যবস্থা করে দাও। এটা কি হয়েছে? এটা কি হয়েছে? ছেলে সাইতে যাই ইমানে চলে গেছে, ছেলে সাইতে যাই মেয়ে সাইতে যাই ইমান হারা হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে, জান্নাত হারাম হয়ে গেছে। কারণ সৃষ্টি আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। মানুষকে বানানো, জিনকে বানানো, ফেরেশতা বানানো, সমস্ত মাখলুকাত বানানোর একমাত্র মালিক হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং এই সৃষ্টির ক্ষেত্রে যদি কারোরে ভাগ বসানো হয়, এটার নাম শিরক। তাহলে আমার ছেলে মেয়ে দরকার, ছেলে মেয়ে হচ্ছে না, এটা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আমি চাইবো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, অন্য কারো কাছে যখন চাইতে যাব, এটার নাম শিরক, এটার নাম শিরক। আরেকজনের কাছে চাইবো কেন? হে কি, হে আল্লাহর গোলাম, আমিও গোলাম। বাড়িওয়ালার কাছে না চাই, দারোয়ানার কাছে চাই। বাড়িওয়ালার কাছে না চাই, কার কাছে খোঁজে? দারোয়ানের কাছে। বাড়িওয়ালার কাছে না চাই, পিএসের কাছে, পিওনের কাছে খোঁজে। মানে আমাদের এখন মানুষের অভ্যাস হয়ে গেছে, বাড়িওয়ালার কাছে চায় না, পিওনের কাছে চায়। আল্লাহর কাছে, মালিকের কাছে না আছে, এক গোলাম যায় আরেক গোলামের কাছে চাইছে। আমিও আল্লাহর গোলাম, যিনি আল্লাহর ওলি হয়েছেন, দিনদার হয়েছেন, সালেহীন হয়েছেন, ভালো মানুষ হয়েছেন, তিনিও আল্লাহর একজন গোলাম। এক গোলাম আরেক গোলামের কাছে কিছু চাইলে এটার নাম শিরক। চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র ইবাদত করি, একমাত্র গোলামি করি আপনার, একমাত্র সাহায্য চাই আপনার কাছে, একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। তাহলে সৃষ্টির মালিকানা কার? যত রকমের আসমানের ভিতরে, আসমানের উপরে, জমিনের উপরে, আসমান জমিনের মধ্যবর্তী স্থানে যত রকমের মাখলুকাত আছে, যত প্রাণী আছে, যত সৃষ্টি জগৎ আছে, এগুলোর মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সে আল্লাহ রাব্বুল আলামিন মহান বরকতময়, যিনি সবকিছুর ক্ষমতার, সব রাজত্বের, সবকিছুর মালিক, সমস্ত মালিকানা যার হাতে, তিনি হলেন বরকতময় আল্লাহ। কোরআনে কারিমে অসংখ্য আয়াতে আল্লাহ কথা বলছেন, বলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা। বলুন, হে আল্লাহ, আপনি হলেন মালিকাল মুলক, আপনি হলেন সমস্ত মালিকানার মালিক, সমস্ত বাদশার মালিক, সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত রাজত্বের মালিক। তাহলে সবকিছুর মালিক কে? তাহলে আমার আপনার ভালো করার, মন্দ করার মালিক কে? এখন আপনি সকালবেলা বাড়ি থেকে বের হইলেন, বের হওয়ার পরে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখেন একজন ঝাড়ু দিয়ে রাস্তা ঝাড়ু দিতেছে, বাড়ি ঝাড়ু দিতেছে। আহারে, কুমিল্লা রওনা দিছিলাম একটা ভালো কাজ নিয়ে, শুভ কাজ নিয়ে, এই রাস্তায় ঝাড়ু দেখে আমার যাত্রাটা অশুভ হয়ে গেছে। আচ্ছা, এখন এই ঝাড়ুর কি কোনো পাওয়ার আছে যে আপনার কোন কল্যাণকে, ভালো কাজকে নষ্ট করে দেওয়া? কিন্তু আপনি এখানে ওই ঝাড়ুকে ক্ষমতার মালিক মনে করে বসে আছেন, ঝাড়ুকে আপনি মনে করতেছেন এটা খারাপ করতে পারে, এটা অকল্যাণ করার ভাবার, অকল্যাণের মালিক এটা, এটা মনে করে বসে আছে। আপনি সকালবেলায় বাড়ি থেকে বের হইলেন, বাড়ির কোনায় একটা পাখি ডাক দিছে, আজকে কোন বিপদ আসতেছে, আজকে কোন বিপদ আসতেছে, পাখি একটা ডাক দিছে। তো পাখি আপনার বিপদ আসতেছে না আসতেছে কেমনে জানো? পাখি গায়েব জানেনি, গায়েবের মালিক কে? রাসূল, আপনি বলে দিন, আসমান আর জমিনে যত জনই আছে, কেউ বিন্দুমাত্র গায়েব জানে না, ইল্লাল্লাহ, শুধুমাত্র আল্লাহ ছাড়া, আল্লাহই হলেন একমাত্র গায়েবের মালিক। وعنده مفاتيح الغيب لا يعلمها الا هو গায়েবের যত চাবি আছে এই চাবি গুলো একমাত্র আল্লাহর হাতে আর কেউ জানে না। তাহলে ওই পাখি আপনার গায়েব জানে? এই পাখির গায়েব জানে বিশ্বাস করছেন, এটার নাম কি? ওই জারু আপনার অযাত্রা বিশ্বাস করছেন, এটার নাম কি? সকালবেলা কাস্টমার আসছে, টাকা আনে নাই বাড়ি থেকে, কয় প্রথম কাস্টমার যাত্রার কাস্টমার, বাকি দেওয়া যাবে না, বাকি দিলে অসুবিধা কি? আল্লাহ নিষেধ করছে যে খবরদার সকালবেলায় প্রথম বাকি দিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন, তা আপনি বাকি দিচ্ছেন না কেন? আপনার সারাদিন আজকে বাকিতে বাকিতে যাইব। তাহলে এই যে আপনি বিশ্বাসটা করলেন আল্লাহকে, আপনি একচ্ছত্র একমাত্র মালিকানা মনে করেন নাই, কারণ বাকি দিলে যে কথা, না দিলেও একই কথা। আল্লাহ পাক যদি আপনার ব্যবসায় বরকত দেন তো বাকি দিলেও দিবেন, ব্যবসায় বরকত না দিলে নগদ হলেও বরকত হবে, কারণ বরকতের মালিক কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। শনিবার মঙ্গলবারে বিয়ে শাদী হয় না, তেমন ওই দুদিন ভালো না, শনিবার মঙ্গলবার ভালো না। শনিবার মঙ্গলবারের পাওয়ার আপনি কই পাইলেন? পাওয়ার কার, মালিকানা কার? শনিবার মঙ্গলবারে কোন ভালো করতে পারে না, খারাপও করতে পারে না। রবিবারে বাস কিনতে গেলে বাস বিক্রি করে না, কি আপনাদের দেশে কি বারে রবিবারে? হ্যাঁ, শনিবারে, বৃহস্পতিবারে, বৃহস্পতিবারে বাস কিনতে গেছে বাস বিক্রি করে না। কি হয়েছে? আজকে যদি বাস বিক্রি করে তাহলে বাস সব কি হয়ে যাবো? ধ্বংস হয়ে যাবো। বাস ধ্বংস করার মালিক কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আর আপনি বিশ্বাস করে বসে আছেন রবিবারের ক্ষমতায়, বৃহস্পতিবারের ক্ষমতায় বিশ্বাস করছেন, এইগুলার নাম শিরক। মোহর ধরতেছে, আমরা বিয়ে পড়াইতে গেলে জিজ্ঞেস করি ভাই মোহর কত, কয় 10,10,101 টাকা, 10,10,000 বুঝলাম, আবার 101 টাকা কেন? কয় এটা সোজা সোজা হওয়া যায় না, এইরকম 1 টাকা দিয়ে এটারে বেজর করে দিতে হয়, না হয় নাকি বিয়ে ঠিক মতো শুভ হয় না, বিয়ে ভালো হয় না, মোহর নাকি এরকম বাঁকা ধরতে হয়, সোজা ধরা যায় না। তাহলে এই বাঁকা মোহর ধরার দ্বারা আপনি বিশ্বাস করতেছেন যে এটা ধরলে বিয়েটা শুভ হবে, না ধরলে অশুভ হবে, এটার নাম কি? আবার আপনার ভবিষ্যতে কি হবে না হবে, কি বিপদ আসতে পারে না আসতে পারে, এগুলা কে জানেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের এলেমটা এমন, মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি, স্থলভাগে জলভাগে যত রকমের যা কিছু ঘটে সবকিছুর এলেম আছে একমাত্র আল্লাহর কাছে। ভবিষ্যতের ব্যাপারে সমস্ত রকমের এলেম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহর এলেমের বাইরে একটা গাছের পাতাও ঝরে পড়ে না, একটা গাছের পাতা ঝরে গেছে এটার এলেম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। তাহলে আগামীকাল আপনার কি হবে, পরশুদিন কি হবে, 1 বছর পরে কি হবে, 6 মাস পরে কি হবে, এটা জানে কে? একমাত্র আল্লাহ। আপনি গেছেন গণকের কাছে, ভাই আমার হাতটা দেখেন, আমার হাতের রেখা গুলো একটু দেখেন, আগামী বছর এই সামনে আমার কি আছে, বিপদ বিপদ আছে কিনা। আপনি গেছেন রাশি গণনা করার জন্য, ভাগ্য গণনা করার জন্য। আপনি গায়েবের মালিক, আপনার বাক্যের মালিক, অন্যান্য মানুষদেরকে, গণকদেরকে, ভবিষ্যৎ বক্তাদেরকে মনে করলেন, এগুলার নাম কি? তাহলে এগুলো হলো ক্ষমতার শেরেক। এরকম শত শত হাজার হাজার ব্যাপার, আমি কিন্তু 2-1টা বললাম। এরপরে পরিচালনার ক্ষেত্রে শেরেক, আসমান জমিন সবকিছুর একমাত্র পরিচালক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। যদি এর মধ্যে অন্য কারো পরিচালনার কোন প্রভাব আছে, ক্ষমতা আছে এই কথা মনে করলে সেটা হয়। আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একক, এবাদত পাওয়ার ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন একক, যত রকমের এবাদত আছে সমস্ত এবাদত একমাত্র কার জন্য? লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আবার কোন এবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ পাবে না। আমার যত ইবাদত কে পাবে? একমাত্র আল্লাহ। সেজদা করা কি? ওটা দেখি, সেজদা করা কি ইবাদত? তাহলে আমার থেকে সেজদা পাবে কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ছাড়া যদি কোন ব্যক্তির সেজদা করি, এটার নাম কি? শিরক। যদি কোন জীবিত ব্যক্তি সামনে যায় সেজদা করে গেছেন, কোন কবরের সামনে যায় সেজদা করে গেছেন, এটার নাম কি? শিরক। যত নামাজ পড়লেন, যা আমল করলেন, সব বরবাদ। একটা সেজদা দিয়ে সব শেষ। লক্ষ লক্ষ ভাই বোন বাংলাদেশে দেখবেন বিভিন্ন জায়গায় যায় যে সেজদা দিতেছে, কবরের সামনে সেজদা দিতেছে, জীবিত ব্যক্তিদের সামনে যায় সেজদা দিতেছে। এই সেজদার দ্বারা ইমান শেষ, ইমান বরবাদ। এগুলোর নাম শিরক। মান্নত, মান্নত একটা ইবাদত। মান্নত করতে হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আপনি যদি মান্নত করেন কোন জীবিত ওলি, মৃত ওলি, কোন দরবারের জন্য, কি হবে? শিরক। কারণ ওলি আপনারে কি করছে? আপনি মান্নত করবেন আল্লাহর জন্য, দিবেন আল্লাহকে, আল্লাহর ঘরে দিবেন, আল্লাহর মাদ্রাসায় দিবেন, ফকির মিসকিন এতিম বিধবা এদেরকে দিবেন। আপনি দিতে গেছেন আরেক গোলামের, সেই গোলাম মারা গেছেন, তার থেকে আলহামদুলিল্লাহ এখন আপনার এবাদত করার, আমল করার যোগ্যতা এখন বেশি। কারণ যিনি মারা যায় তার আর কোন আমল করতে পারে না। অথচ আপনি ওনার জন্য মান্নত তুলে নিয়ে যেতেছেন, টাকা নিয়ে যাচ্ছেন, ছাগল নিয়ে যাচ্ছেন, খাসি নিয়ে যাচ্ছেন, গরু নিয়ে যাচ্ছেন, মোমবাতি নিয়ে যাচ্ছেন, কত রঙের জিনিস নিয়ে নিয়ে সেখানে দৌড়াইতেছেন। এগুলার নাম কি? শিরক। অর্থাৎ যত রকমের এবাদত আছে সমস্ত এবাদতের মালিক একমাত্র আল্লাহ। সুতরাং আমার আপনার ইমানকে এই জাতীয় শিরক গুলা থেকে মুক্ত করে তাওহীদি ইমান করতে হবে। এটা হলো প্রথম কথা, প্রথম দাওয়াত। দ্বিতীয় অংশের দাওয়াত হলো বেদাত মুক্ত সুন্নতি আমল। কালেমার মধ্যে আমরা দুটা অংশ বলি, একটা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ, নাবুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবো না। দ্বিতীয় অংশ বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার অর্থ হলো আল্লাহ, নাবুদু আল্লাহ ইল্লা বিমা শারা, আল্লাহর ইবাদত করবো না একমাত্র তার পদ্ধতি ছাড়া। আল্লাহর কোন ইবাদত করব না মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি তরিকা ছাড়া। দুটাই তাওহীদ, একটা হলো আল্লাহর ইবাদতের তাওহীদ, আরেকটা হলো ইত্তেবার তাওহীদ। ইবাদতের তাওহীদ হলো ইবাদত একমাত্র আল্লাহর জন্য, আর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ হলো যে ইত্তেবা করব, অনুসরণ করব ইবাদতের ক্ষেত্রে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে যদি ইবাদত হয় এটার নাম সুন্নাত, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের বাহিরে গেলে এটার নাম হয় কি? বেদাত। তবে বেদাতের ব্যাপারে কয়েকটা নীতিমালা জানা দরকার। আমরা বেদাতের কিছু আলোচনা করেই আমরা আজকের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। বেদাত বলা হয় আল বেদাতু ইয়া তুতলাকু কুল্লু মা উহদিসা বিদ্দিন। প্রথম শর্ত হলো এটা কুল্লু মা উহদিসা, বেদাত হয় নতুন। বেদাত হয় কি? নতুন, নতুন, পুরাতন না। বেদাতটা কি? কথা কয় না, নতুন। আচ্ছা, তো নতুন হলেই কি সব বেদাত হবে? এখন নতুন আর পুরাতন বুঝবেন কেমনে? কোন এবাদতটা নতুন, কোনটা পুরাতন, এটা বুঝবেন কেন? বেদাতের প্রথম সংজ্ঞা হইল কুল্লুমা উহদিসা, ওই সকল জিনিস বেদাত হয় যেগুলো নতুন তৈরি হয়। এখন পুরাতন কোন পর্যন্ত হইলে পুরাতন, নতুন কোন পর্যন্ত হইলে, এটা জানতে হবে না? না জানলে আপনি বেদাত বুঝবেন না। পুরাতন হইল আলাইকুম বিসুন্নতি ওয়াসুন্নাতিল খুলাফায়ির রাশিদিনাল মাহদিয়্যিন। নবী সরকার বলেন আমার উম্মতরা তোমাদের জন্য রেখে গেলাম আমার সুন্নাত, আমার খুলাফায়ের রাশিদিনের সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত কয় বছর? 23 বছর। খুলাফায়ের রাশিদিন কয় বছর? 30 বছর। 30 আর 23 কয় বছর? ওরে অঙ্ক জানা না। 53 বছর। এই 53 বছরের ভিতরে যেটা আকীদা কিয়ামত পর্যন্ত এটাই হলো সুন্নতি আকীদা। এই 53 বছরের পরে যদি কোনো আকীদার আবিষ্কার হয় এটার নাম বেদাতি আকীদা। এই 53 বছর পর্যন্ত যে আকীদা এটা হলো সুন্নতি আকীদা, এটা হলো পুরাতন। 53 বছরের পরে যেগুলা হইব এগুলা হলো নতুন। 53 বছরের পরের যেগুলো এগুলার নাম কি? নতুন। 53 বছরের ভিতরে যেগুলো ইবাদত, যেগুলো আমাল, এগুলা পুরাতন আমল। 53 বছরের পরে যেগুলা বানানো এগুলা হলো নতুন আমল। তাহলে এই সূত্র দিয়ে আপনি সব আমল আপনি ভাগ করে ফেলান, সব আকীদা আপনি ভাগ করে ফেলান। যদি আপনি ভাগ করেন ওয়াহদাতুল উজুদ, ওয়াহদাতুল উজুদ আর হুলুলের আকীদা, একটা আকীদাই বলি আপনাদেরকে, ওয়াহদাতুল উজুদ আর হুলুল। ওয়াহদাতুল উজুদ আর হুলুল হইল আল্লাহর বান্দা এক হয়ে যাওয়া। এটা শুনছেন কোনদিন? ওরে কয় শুনছে কি বল, দুনিয়াতে আসার মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পর থেকে তো শুনে আসতেছে। গোপ্তে মানসুর আনাল হাক্কে গাছতে মাস, গোপ্তে ফেরাউন আনাল হাক্কে গাছতে পাস। তাহা দেখো মনসুর আনাল হক কই আল্লাহ দাবি করি আল্লাহর ওলি হয়ে গেছে, ফেরাউন আল্লাহ দাবি করি কাফের হয়ে গেছে। দুইজনে বলে আল্লাহ দাবি করছে, একজন আল্লাহর ওলি হয়ে গেছে আরেকজন বলে কাফের হয়ে গেছে। তাহলে মনসুর আল্লাহ দাবি করি আনা লাগবো যে আল্লাহর ওলি হয়ে গেছে, অথচ ওই মনসুর তার আকীদা হলো ওয়াহদাতুল উজুদ, ওই হুলুল। সে বলতো যে আমার ভিতরে আল্লাহ ঢুকে গেছে। একদিন যাই দেখে মনসুরও নাই জেলখানাও নাই, আরেকদিন যাই দেখে মনসুরও আছে জেলখানাও আছে। তাহলে মনসুর সেদিন কই গেছে? মনসুর এ আমি আজকে আল্লাহর বাড়িতে গেছি, আরেকদিন আল্লাহ আমার বাড়িতে চলে আসছে। আল্লাহর ভিতরে মনসুর ঢুকে, মনসুরের ভিতরে আল্লাহ ঢুকে, এটার নাম ওয়াহদাতুল উজুদ। এটা বেদাতি আকীদা, এটা কুফরি আকীদা। এই আকীদা যদি কেউ বিশ্বাস করে কুফরি, কারণ আল্লাহ পাক নিজে ফতোয়া দিবেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহু হুয়াল মাসীহ ইবনু মারইয়াম। যারা বলে মাসীহ ইবনু মারইয়াম আল্লাহ, মাসীহ ইবনু মারইয়ামের ভিতরে আল্লাহ ঢুকছে, তারা কাফের। এই ফতোয়া দিছে আল্লাহ। তাহলে যারা বিশ্বাস করবে মানুষের ভিতরে আল্লাহ ঢুকে, আল্লাহর ভিতরে মানুষ ঢুকে, একজন আরেকজনের মধ্যে ঢুকে যায়, কেউ কয় চিনির মতো ঢুকে যায়, চিনি পানির মধ্যে মিক্স করলে আর চিনি খুঁজে পাওয়া যায় না, সব পানি হয়ে যায়। আবার কেউ কয় না চা পাতার মতো, চা পাতা থেকে রস বাহির হয়, রস বাহির হয় কিন্তু চা পাতার অস্তিত্ব থাকে, কিন্তু দুটা মিশে। এজন্য একটার নাম ওয়াহদাতুল উজুদ আর একটার নাম হুলুল। এই আকীদায় বিশ্বাস করাটা কুফরি, কিন্তু এখানে দেখা যায় অসংখ্য আমাদের দেশের ভাই বোন এই আকীদায় বিশ্বাসী। কয়েক সময় আপনি এবাদত করতে করতে ফানা বিল্লাহ হয়ে যায়, বাঁকা বিল্লাহ হয়ে যায়। এই বাঁকা বিল্লাহ আর মানা বিল্লাহ এই দেশের 99% মানুষ বিশ্বাস করে। এই আকীদা বেদাতি আকীদা। কেন বেদাতি আকীদা? এই আকীদা 53 বছরের ভিতরে ছিল না। এগুলো আবিষ্কার করছে ইবনে আরাবি, আবিষ্কার করছে হুসাইন বিন মনসুর হাল্লাল। এরা কয়েকশো বছর পরের মানুষ, এরা ওই 53 বছরের ভিতরে ছিল না। 53 বছরের ভিতরে কখনো আবু বকরের ভিতরে আল্লাহ ঢুকে নাই, আল্লাহর ভিতরে আবু বকর ঢুকে নাই, শুনছেন? এই 53 বছরের ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলার ভিতরে আল্লাহ ঢুকে নাই, আল্লাহর ভিতরে ওমর ঢুকে নাই। এই 53 বছরের ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলার ভিতরে আল্লাহ ঢুকে নাই, আল্লাহর ভিতরে আলী ঢুকে নাই। এই 53 বছরের ভিতরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এর ভিতরে আল্লাহ ঢুকে নাই, আল্লাহর ভিতরে ইমাম আবু হানিফা ঢুকে নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এর জন্ম কত হিজরিতে? 80 হিজরিতে। 53 বছরের ভিতরে না, কিন্তু ওই আকীদা গুলো আরো ঘরে আবিষ্কার হয়েছে। এই জন্য বলছি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এর ভিতরে আল্লাহ ঢুকে নাই, শুনছেন? যে কোনদিন যে ইমাম আবু হানিফার ভিতরে আল্লাহ ঢুকে গেছে, আল্লাহর ভিতরে আবু হানিফা রাহমাতুল্লাহ এর ঢুকে গেছে, কারণ ওই আমলেই আকীদা ছিল না, তারা নামে শুনেন। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহের আকীদার বইয়ের মধ্যে এগুলোর নাম গন্ধ হয়। তাহলে বেদাতি আকীদা বুঝছেন তো? নতুন আর পুরাতন বুঝছেন? এবার জিকির গুলা দেখেন, যে জিকির 53 বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করছেন, সাহাবায়ে কেরাম করছেন, এগুলো কিয়ামত পর্যন্ত সুন্নতি জিকির। ওই 53 বছরের ভিতরে যে জিকির গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, এগুলো সবগুলার নাম বেদাতি জিকির। ওই 53 বছরের ভিতরে যেগুলো দরুদ শরীফ, এগুলো কিয়ামত পর্যন্ত সুন্নতি দরুদ। ওই 53 বছরের ভিতরে যেটা দরুদ নাই, এগুলো কিয়ামত পর্যন্ত বেদাতি দরুদ। এবার বেদাতি আমল, বেদাতি আকিদা বুঝছেন তো? প্রথম সংজ্ঞা হলো এটা নতুন, নতুন মানে এটা এই 2-5 বছরের নতুন না, মানে 53 বছরের পর থেকে শুরু করে আজ পর্যন্ত যা আবিষ্কার হয়েছে এগুলো সব নতুন। আর 53 বছরের গুলা কি পুরাতন। এবার আসেন উল্লমা ও দেশাতির দিন, দুই নম্বরে বেদাত বুঝতে হলে বুঝতে হবে বেদাত হয় দিনের ভিতরে, দিনের বাহিরে না। বেদাত হয় কিসের মধ্যে? দিনের ভিতরে, এবাদতের ভিতরে, আকিদার ভিতরে, আমলের ভিতরে। আমলের জন্য, আকিদার জন্য, এবাদতের জন্য হলে এটা বেদাত হয় না। এই জন্য দেখবেন এই দেশের বড় বড় সম্মানিত আলেমেরাও মাঝে মাঝে বলে, ভয় মিয়া যদি রাসুলের যুগে না থাকে এগুলা যদি বেদাত হয়, তো রাসুলের যুগে তো তুমিও ছিলে না, তুমিও তো বেদাত। রাসুলের যুগে তো ওই মাইক ছিল না, মাইকে তো ওয়াজ করো এটাও তো বেদাত। রাসুলের যুগে তো কোরআনের মধ্যে জের জবর ছিল না, নুকতা ছিল না, ওই কোরআন যে পড়ো এটাও তো বেদাত। রাসুলের যুগে তো বুখারিও ছিল না, মুসলিমও ছিল না, এগুলো যে পড়ো এগুলো তো বেদাত, কি বলেন? রাসুলের যুগে তো বিমানে করে কেউ হজে যায় নাই, তোমরা এখন বিমানে করে হজে যাও এটাও তো বেদাত, কি বলেন? এরকম বলে না, কত বড় জাহালতি, মূর্খতা, মূর্খতা সম্পন্ন কথা এগুলো বলার কথা মূর্খ লোকেরা। কিন্তু আমাদের দেশে বড় বড় বক্তারা কয়, অত্যন্ত দুঃখজনক কি বুঝি কয় না, না বুঝি কয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কারণ এগুলো তো মূর্খরা বলবে, এগুলো তো কোনো আলেম বলার কথা না। কারণ বেদাত হলো ফি দ্বীন, দ্বীনের ভিতরে, এবাদতের ভিতরে। কিন্তু এবাদতের জন্য নতুন কিছু বানাইলে এগুলো বেদাত না। এই মাইক এবাদতের জন্য, এটা দিনের কথা, কোরআন সুন্নাহর কথা পৌঁছানোর জন্য, এটা দিনের ভিতরের জিনিস না। মসজিদের ভিতরে এসি লাগাইছেন, মসজিদের ভিতরে ফ্যান লাগাইছেন, টাইলস লাগাইছেন, এগুলো কি রাসূলের যুগে ছিল? ছিল না। কিন্তু এগুলো কিসের জন্য? এবাদতের জন্য, নামাজ পড়ার জন্য লাগাইছেন। কিন্তু নামাজের ভিতরে এসি লাগানোর আগেও জুমার নামাজ 2 রাকাত, এসি লাগানোর পরেও 2 রাকাত, এসি লাগানোর কারণে 4 রাকাত পড়া যাবে না। এবাদতের ভিতরে বাড়ানো যাবে না, কমানো যাবে না। কিন্তু আপনি এবাদতের জন্য সুন্দর সুন্দর এসি না, আরো কি আমাদের আগে অত্যাধুনিক কত কিছু বাইরে হোক, আপনি সেগুলো লাগাইতে পারবেন? এগুলোর সাথে বেদাতের কোন সম্পর্ক নাই। এই জন্য সবসময় খেয়াল রাখতে হবে, বেদাত হয় এবাদতের ভিতরে, এবাদতের জন্য না। হজর মধ্যে আপনি বিমানে করে যান, আরো কে আমাদের আগে কত নতুন নতুন জিনিস বাইরে হোক, আল্লাহ পাক ভালো জানেন। কিন্তু আপনি হজে গিয়ে বলেন যে আগের জামানায় এরা হাঁটি হাঁটি আসছে, এত কষ্ট করে আসছে, এই সময় তাওয়াব করছে 7 বার, এখন আমি বিমানে আসি আমার কষ্ট হয় নাই, এখন 7 বার করলে হবে না, এখন 8 বার বাড়ানো যাবে না, দিনের ভিতরে হাত দেওয়া যাবে না। দিনের জন্য আপনি যে কোনো নতুন জিনিস গ্রহণ করতে পারেন। 3 নম্বর হলো বিন্দালা আসলালা ও বিশারের বেদাত বুঝতে হলে এটা বুঝতে হবে, যেটার সরাসরি কোন দলিল নাই, আসল নাই, ফাউন্ডেশন নেই, বেদাত হলো কোনটা? কেরকম কয় এ মিয়া, যদি রাসুল না করে এটাই যদি বেদাত হয়, তো মিয়া রাসুল তো কোনোদিন মুয়াজ্জিন ছিল না, তোমরা মুয়াজ্জিন হও কেন? তাহলে মুয়াজ্জিন হওয়া তো বেদাত, রাসুল আজাম দিতেন কথা কয় না, আল্লাহ রসুল তো সবসময় ইমাম সাহেব ছিল, মুয়াজ্জিন সাহেব ছিল না, তো নবী সাল্লাল্লাহু আলাইহি তো মুয়াজ্জিন হয় না, তাহলে কি মুয়াজ্জিন হওয়া বেদাত নাকি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সব কিছু করা শর্ত না, শর্ত হলো ওই 53 বছরের ভিতরে থাকা, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদন দিবেন। মুয়াজ্জিনদেরকে আজান শিখাইছে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজান কেমনে দিব, কয়বার, কি কি বলে শুরু করব, কি কি বলে শেষ করব, কোন টাইমে দিব, সব শিখাইছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যা শিখাইছেন, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পড়া শর্ত না, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে সেগুলো আবার সব উম্মতের জন্য পড়া জরুরি না। কিছু কিছু জিনিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিয়ে করছেন। কেউ যদি কয় মিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিয়ে করছেন, তুমি 11টা বিয়ে করো না কেন? এবার কি করবেন? নবী তো করছে, করছে না? বলে করছে, আমিও করতাম, আমারও করার ইচ্ছা ছিল, কিন্তু আল্লাহ পাক বলে দিছেন খালেসা তাল্লাকা মিন দুনিল মুমিনিন, অবতার এটা আমার নবীর জন্য খাস, কোন মুমিনের জন্য এটা করা যাবে না। আল্লাহ পাক নিষেধ করে দিত, অবতার এটা আমার নবীর, এই অনুসরণ, এটা বিয়ের অনুসরণ করা যাবে না, এটা আমার নবীর জন্য খাস, এদেরকে আমি আল্লাহ বিয়ে করেছি, আমার নবী করে নাই, এটা আল্লাহর ইচ্ছায় হয়েছে, বাকিদেরকে আল্লাহ পাক নির্দিষ্ট করে দিত। আচ্ছা, আরেকটা হলো মিয়া, হাদিসে তো আছে আল্লাহ রাসূল দাঁড়া দাঁড়ায় পেশাব করছেন, তোমরা দাঁড়া দাঁড়ায় পেশাব করো না কেন? কি বলেন? আল্লাহ রাসূল দাঁড়ায় পেশাব করছেন হাদিসে আছে না? সহিহ হাদিসে আছে। তোমরা যদি রাসূলের এত অনুসরণ করো, সুন্নতের অনুসরণ করো, তো তোমরা দাঁড়া দাঁড়ায় পেশাব করো না কেন? আমরাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নবী, আল্লাহ পাক তার মাধ্যমে মানুষ বিপদে পড়লে, ঠেকায় পড়লে কেমনে প্রসাব করবো, কেমনে পায়খানা করবো, এটাও আল্লাহ রাসূলকে দিয়ে আল্লাহ শিখিয়ে দিচ্ছে। এমন জায়গায় গেছেন বসার জায়গা নাই, বসার কোন অবস্থা নাই, এখানে কি আপনি গাছে উঠে প্রসাব করবেন? কি বলেন? আপনি দাঁড়ায় প্রসাব করা লাগবে না? আপনি অসুস্থ হয়েছেন, বসতে পারতেছেন না, তা আপনি কেমনে প্রসাব বন্ধ করে দিবেন? যেহেতু দাঁড়ায় করা যাবে না, আর প্রস্রাবে করা যাবে না, আপনি বসতে পারতেছেন না, দাঁড়ায় করা লাগবে না, তাহলে বিপদে পড়লে, ঠেকায় পড়লে কেমনে প্রস্রাব করতে হবে, এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাই গেছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সবসময় দাঁড়া করছেন? তাহলে বেদাতের ব্যাপারে তৃতীয় মূলনীতি মনে রাখতে হবে, মিম্মা লা আসলালাহু বিশ্বারের, শরীয়তে যেটার কোন আসল নাই, ভিত্তি নেই। এই জন্য আমাদের সমাজে আরেকটা মূর্খতা আছে, এটা বলে আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না। আরেকটা বড় জাহালত হলো বেদাতের দলিল চায়, যদি কয় নাই ভাই আপনি যেটা করতেছেন এটা তো বেদাত, কয় মিয়া এটা তো বেদাত, কোন কিতাবে পাইছো, কোন হাদিসে পাইছো, দলিল দেখো, কয় না? এটা যদি দলিলে থাকতো তাহলে কি তো বেদাত হইতো নাকি? এটা তো শূন্যতে হয়ে যেত, এটা দলিল নাই দেখি তো এটা বেদাত। এই কথাটা কে বুঝাবে যে এটা দলিল নাই দেখি তো এটা বেদাত? দলিল থাকলে তো মিয়া এটা বেদাতে থাকতো না, এটা শূন্যতে হয়ে যেত। বেদাতের নীতিমালাই হলো মিম্মালা আসলালা উফিসারে, শরীয়তে এটা কোনো দলিল নাই। এই জন্য আমি সবসময় সব জায়গায় একটা উদাহরণ দিই, যে বলি যে ভাই ওই যে সুন্দর একটা বিল্ডিং, অনেক সুন্দর বাড়ি একটা দেখতেছেন এখান দিয়ে, এই বাড়িটা কিন্তু আমার না। আমি আপনাদেরকে ঘোষণা দিলাম যে ভাই শুনেন, ওই যে বাড়িটা দেখতেছেন, বাড়ি এটা কিন্তু আমার না। এখন আপনারা সবাই আমাকে ধরলেন যে শায়েক ঢাকা থেকে আসছেন, অনেক কষ্ট করে আসছেন, ভালো কথা, আপনার ওয়াজ সব শুনছি, কিন্তু বাড়ি এটা যে আপনার না, আপনি দলিল দেখাই যান। বাড়ি এটা যে কইছেন আপনার না, এটা দলিল পত্র, আর এস, সি এস, পশা, খতিয়ান সব দেখাই যান। আচ্ছা, এখন আমার যদি এক মাসও দলিল রাখেন এখানে খালিশা বাজারে, আমি দলিল দেখাইতে পারবো? কারণ আমার কাছে দলিল নেই, দেখি তো কইছি বাড়ি এটা আমার না। যদি দলিলে থাকতো তাহলে তো কইতাম ভাই বাড়ি এটা কিন্তু আমার, কইতাম না? আমার দলিল নেই, যিনি বাড়ির মালিক উনার যা দলিল চান উনি দেখবেন আপনারা আর এস, সি এস, বর্ষা, খতিয়ান যা আছে সব দেখাই দিবেন। এই জন্য যিনি বলবেন যে এটা সুন্নত, এটা এবাদত, দলিল দেখাবেন তিনি। যিনি বলবেন যে এটা সুন্নত না, এটা বেদাত, তিনি দলিল দেখানো লাগবে না। তার কাছে দলিল চাওয়া হলো সবচেয়ে বড় জাহালক, সবচেয়ে বড় আহমক। যদি কেউ তার কাছে দলিল চায়, বুঝতে হবে এই লোকটা সবচেয়ে বড় আহমক, সবচেয়ে বড় ব্যাকফল, সবচেয়ে বড় জাহেল। এই বেদাতের দলিল খুঁজে, কারণ বেদাতের কোন দলিল হয় না। বেদাত দুই রকমের হয়, কোন জিনিস করলে বেদাত হয়, কোন জিনিস না করলে বেদাত। বেদাত কয় রকমের? একটা হলো করলে বেদাত, আর একটা হলো না করলে বেদাত। যেমন একটা উদাহরণ দিই, যেমন পাঁচ ওয়াক্ত নামাজের আজান দিই, আজান দিই না, ঈদের নামাজের আজান দিই না, ঈদের নামাজে দুই ঈদের নামাজে কিন্তু আজান হয় আপনাদের এদিকে মনে হয়, জানাজান নামাজে? আচ্ছা, তাহলে জানাজান নামাজে ঈদের নামাজে আজান না দেওয়াটা শূন্য, আর পাঁচ ওয়াক্ত নামাজের আজানে আজান দেওয়াটা শূন্য। এখন আমি যদি বলি যে ভাই শুনেন, আজান দেওয়া কি খারাপ কাজ নাকি? আজান দেওয়া ভালো কাজ না? আজান দিলে কত বুঝিল আপনার আজান যতদূর শোনা যাবে সকল জিন সকল ইনসান সকল মাখলুক আপনার জন্য সাক্ষী দিবে, সুবহানাল্লাহ, সবাই আপনার জন্য দোয়া করে, আপনার কি আমাদের দিন ঘাট লম্বা হয়ে যাবে, এত আলো নাস হয়ে যাবে। এখন যদি বলি যে ভাই শোনেন, ঈদের নামাজ পড়বো এত ফজিলতের নামাজ, আজান দিব না কেন? আজান দেওয়ার থেকে আল্লাহ রাসূল নিষেধ করছে নাকি? কোন জায়গায় আছে না যে খবরদার ঈদের নামাজে আজান দিও না? আজান দিলাম, দিলে কি সওয়াব হবে না গুনাহ হবে? বলে আজান দিলে আবার গুনাহ হয় কেমনে? আজান দি গুনাহ হবে, এখানে আজান দেওয়াটা বেদাত। আবার পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজান দিছেন, এখানে যদি আজান বন্ধ করেন, এখানে আজান বন্ধ করাটা না দেওয়াটাই বেদাত। পাঁচ ওয়াক্ত নামাজে আজান দেওয়াটা সুন্নাত, না দেওয়া বেদাত। জানাজা ঈদের নামাজে আজান দেওয়া বেদাত, না দেওয়া সুন্নাত। এখন তো মিয়া ফরজ নামাজের পরে দিই একটা মুনাজাত করলে দোয়া করলে অসুবিধা থাকে? আল্লাহ রাসূল কোন হাদিসে নিষেধ করছেন যে করা যাবে না? দোয়া না করতেছে খারাপ কিছু করতেছে নাকি? এটা তো ভালো কাজ, খারাপের কি আছে এর মধ্যে? কি খারাপের কিছু আছে নাকি? সবচেয়ে বড় খারাপের ওস্তাদ আছে, খালি খারাপ না, খারাপের সবচেয়ে বড়টা খারাপ আছে। কেন? যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 23 বছর 13 নামাজ ফরজের পরে প্রায় 10 বছর ইমামতি করছে, 23 বছর নবুয়তের মধ্যে নামাজ তো ফরজ হয়েছে শেষের দিকে হিজরতের আগে, তারপরে ধরেন কমপক্ষে 10 বছর তো ইমামতি করছেন। এই 10 বছর ইমামতিতে একবারও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মিলিত ভাবে এইরকম দোয়া করেন নাই? তাহলে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন না, এখানে না করার নাম সুন্নত, করার নাম বেদাত। বেদাত হয় সবসময় ভালো জিনিসগুলা, সুন্দর জিনিসগুলা। এই জন্য আমার ভাইয়েরা, আমাদের আমল গুলো হইতে হবে বেদাত মুক্ত, বেদাত মুক্ত সুন্নতি আমল। আমল যেটা করি যাচাই করে নিবেন এই আমলটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে ছিল কিনা, দলিল আছে কিনা, এটা সুন্নতি আমল কিনা। যদি সুন্নতি আমল না হয় এটা বাতিল, এটা আপনি খামাখা কষ্ট করবেন, কেয়ামতের ময়দানে যা দেখবেন যে কিছু নাই। এই জন্য সমস্ত আমল গুলো আমাদের হইতে হবে কি? বেদাত মুক্ত সুন্নতি আমল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুক, সবাইকে বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুক। আল্লাহ পাক আমাদেরকে সকল শিরক এবং বেদাত থেকে দূরে থাকার তৌফিক দিন, আমাদেরকে তাওহীদ এবং সুন্নতের উপরে মৃত্যু পর্যন্ত ইস্তিকামত থাকার তৌফিক দান করুন। দুনিয়ায় যতদিন বেঁচে থাকি ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দিন, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ঈমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা